Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। নমস্কার সকলকে, আমি পিনাকি। গল্পের শুরুতেই একটি কথা, আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা অনেকেই গল্প শোনেন, কিন্তু বেশিরভাগ জনই সাবস্ক্রাইব না করেই চলে যান। তাই আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সব রকম নতুন গল্প সংক্রান্ত আপডেট আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায়। বর্তমানে গল্পাসুর রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও, ডেসক্রিপশন বক্সে সেগুলির লিংক দেওয়া রইল। চটপট ঘুরে আসুন এবং ফলো করে যুক্ত হয়ে যান আমাদের সাথে। আমরা আজকের গল্প থেকে একটি বিশেষ প্রশ্ন রাখব গল্পের শেষে সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে র্যান্ডামলি বেছে নেওয়া একজনকে পরবর্তী প্রজেক্টে স্ক্রিনে শাউট আউট দেওয়া হবে, সেটা হতে পারেন আপনিও। তাই সম্পূর্ণ গল্পটি মন দিয়ে শুনে ফেলুন আর উত্তর দিয়ে দিন যত দ্রুত সম্ভব। তবে কোনো বাধ্যবাধকতা নেই, যারা ইন্ট্রো শুনতে আগ্রহী নন তারা কয়েক মিনিট স্কিপ করে মূল গল্পে চলে যেতেই পারেন। গত সপ্তাহের গল্পে করা প্রশ্নটির বিজয়িনী হলেন সঞ্চিতা চক্রবর্তী। A very big shout out to her. পাপের পরিণতি নিয়ে আজকালকার প্রজন্ম খুব বেশি একটা মাথা ঘামায় না, তাই বোধহয় অনাচার বেড়েছে প্রায় সর্বত্রই। কিন্তু পাপ তো তার শাস্তি নিজে হাতে এসে দেয়, পাপ বাড়লে তার ফলস্বরূপ শাস্তিটাও হয়ে ওঠে মারাত্মক। কিন্তু পাপটা আসলে করেছে কে? পরিণতিটাই বা কি হবে অবশেষে? গল্পের মূল চরিত্র সৌরভের বন্ধুরা একের পর এক খুন হয়ে চলেছে। কার হাতে হচ্ছে খুনগুলো? খুনির কি কোনো যুক্তিযুক্ত মোটিভ আছে? জানতে হলে কান পেতে শুনুন লেখক সুমিত মিত্রর কলমে একটি টান টান উত্তেজনাপূর্ণ মার্ডার মিস্ট্রি, পাপের হাতছানি। প্রচন্ড ব্যথা লাগছে, চরুণ হয়। বাঁচতে দিন, দয়া করে বাঁচতে দিন আমায়, ছেড়ে দিন, ছেড়ে দিন, দাঁড়াতে দিন আমায়। করুণ স্বরে আধো ভাঙা গলাতে কাঁদতে কাঁদতে ভয়ার্ত চিৎকারের সাথে কথাগুলো বলতে লাগলো নগ্ন অবস্থায় থাকা মেয়েটা। এরপর আর কিছু বলতে পারেনি সে। অত্যাচারের তীব্র যন্ত্রণার ফলে এইটুকু বলেই আবার কিছুক্ষণ আগের মতন জ্ঞান হারালো সে। ঘুমটা ভাঙতেই চোখ মেলে তাকালো সৌরভ। ঘেমো অবস্থাতেই দ্রুত বিছানাতে উঠে বসল সে। বড়লোক বাবার একমাত্র সন্তান এই সৌরভ, যখন যা মনে হয় তখন সেটাই প্রয়োজন হয়ে ওঠে ওর, হোক সেটা অনেক অনেক টাকা অথবা কোনো নারী শরীর। একটু আগে ঘুমের ঘোরে দেখা ওই স্বপ্নটার কোনো কুল খুঁজে পাচ্ছিল না সে। তবে এই নিয়ে বেশি ভেবে কোনো লাভ হবে না ওর, এখন ঘুমানোর প্রয়োজন বলেই মনে হচ্ছে সৌরভের। আর ওইসব নিয়ে বেশি কিছু না ভেবে তৎক্ষণাৎ বিছানায় আবার গা ডুবিয়ে মুখ গুঁজল সে ঘুমের মধ্যে। সকাল 10টার সময় ঘুম ভাঙল সৌরভের, তাও আবার কোনো ভাইব্রেশনের কারণে পুরো বিছানাটাই কাঁপছিল বলে ঘুমটা ভেঙেছে। যার ফলে জাগতে হয়েছে ছেলেটাকে। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই রাগে চোখ মুখ ফুলে উঠল ওর। তৎক্ষণাৎ ফোনটা রিসিভ না করে কেটে দিয়ে শুয়ে পড়ল। পুনরায় ফোন বেজে ওঠার ফলে ঘুমে ব্যাঘাত ঘটল ফের। স্ক্রিনের দিকে পুনরায় তাকাতেই প্রচণ্ড বিরক্তির ভাব ফুটে উঠেছে ওর চেহারায়। এবার বেশ অনেকখানি বিরক্ত বোধের সাথে ফোন রিসিভ করে কানে তুলল সে। রাগী ভাব নিয়ে কয়েকটা কথা বলতে যাবে তার আগেই ওপাশ থেকে কথাগুলো ভেসে উঠল। ফোনটা তুলতে এত সময় লাগে, হ্যাঁ? আর ফোন তো মানুষ দরকারের জন্যই করে নাকি? তুই নিজেও জানিস যে এই সময় আমি ঘুমের মধ্যে থাকি, কেন ফালতু ফালতু ফোন টোন করে আমাকে ঘুমের বারোটাটা বাজাচ্ছিস বলতো? ফালতু ফালতু যে ফোন করছিস সেটা তোকে কে বললো? এমন একটা খবর দেবো না তোর ঘুমটা বাপ বাপ বলে পালাবে। কী এমন খবর বলবি রে সারা তুই? হ্যাঁ, তোর মতো কেনানে আবার কবে থেকে এত কঠিন করে কথা বলতে শিখলো ভাই? তুই হাস বা আমার মজা নেই, আর যাই কর, আমি কিন্তু সিরিয়াসভাবে কথাগুলো বলছি ভাই তোর সাথে। বাবা, আজকাল ক্যাবলা ছেলেও যে সিরিয়াস কথা বলতে জানে এ তো আমার আগে জানা ছিল না। যাই হোক, কী হয়েছে সেটা বলতো, আর বলে আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে। ভাই, আমাদের মানুষ না মারা গেছে, আর ওর মৃত্যুটা বেশ রহস্যজনক। কী বললি? সকাল সকাল কিন্তু মাথা ফাথা খারাপ হয়ে গেছে নাকি? কাল রাতে ওর সাথে আড্ডা দিলাম আর আজকে মারা গেছে। শোন কৌশিক, এই শোন, ফাজলামোর একটা লিমিট আছে বুঝেছিস? সকাল সকাল এরকম মজা আমার একদম পছন্দ না। আমি মোটেও ফাজলামো করছি না, আর তুই জানিস আমি কতটা সিরিয়াস, তাই যত তাড়াতাড়ি হয় মানুষের বাড়ি চলে যায়। অতঃপর সৌরভকে আর কিছুমাত্র বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল কৌশিক। বেশ চিন্তিত হয়ে গেল সৌরভ। গতকাল যার সাথে আড্ডা দিয়ে এসেছে আজ সে মৃত, এ কথা কোনোভাবেই মেনে নিতে পারছে না সে। অপরদিকে কৌশিককেও সে ভালো করেই চেনে। ছেলেটা আর যাই হোক, এসব নিয়ে মোটেও মজা করার ছেলে নয়। যা বলার তা সরাসরি ও বলে বরাবর। বেশি কিছু ভাবতে পারছে না সে, মস্তিষ্ক অবশ হয়ে আসছে। তৎক্ষণাৎ খাট থেকে কোনো মতে নেমে ফ্রেশ হয়ে জামাকাপড় পাল্টে দৌড় লাগালো মানুষের বাড়ির দিকে। পেছন থেকে তার মা বেশ কয়েকবার ডাক দিয়েছে তাকে থামাবার জন্য, কিন্তু সেদিকে তার হুঁশ নেই। সে দৌড়ে চলেছে তো চলেছেই, অবশ্য সে নিজে নয়, তার গাড়ি দৌড়ে চলেছে। মিনিট দশেক পরে উপস্থিত হলো সে মানুষের বাড়িতে। বেশ সরগোল চলছে বাড়ির সামনেটায়, আর রয়েছে লোকজনের উপচে পড়া ভিড়, দুটো পুলিশের গাড়ি আর একখানা লালবাতির অ্যাম্বুলেন্স। ভেতর থেকে দু একটা আলাদা আলাদা স্বরের কান্নার আওয়াজ ভেসে আসছে, সবগুলোই মেয়েলি কান্না। ভিড় ঠেলে বাড়ির ভেতরে প্রবেশ করতেই বন্ধুরা তাকে এগিয়ে দেয় ভেতরে। তাদের মধ্যে উপস্থিত রয়েছে কৌশিক, সুজয় এবং দীপঙ্কর। ভেতরে ঢুকে মানুষের রুমের মধ্যে প্রবেশ করতেই অবাক হলো সৌরভ। রুমের অবস্থা বেগতিক, যে কেউ এক ঝলক দেখলেই বলবে রুমে বড় সড়ো আকারের একটা কোনো ঝড় বয়ে গেছে। পুলিশ জায়গাটা ঘিরে ফিতে টাঙিয়ে দিয়েছে, কিন্তু তাদের দেখে পুলিশ আর থামল না। রুমের ভেতরে প্রবেশ করে সৌরভের চোখ যেন উপড়ে গেছে। মেঝেতে নগ্ন অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে আছে মানুষের ডেড বডিটা, রক্তের ধারাতে মেঝের পাথর ভেসে গেছে। ছেলেটার চোখ দুটো মেলে রাখা অবস্থায় রয়েছে, সে চোখে রয়েছে যেন নামহীন ভয়ে। কিন্তু নিজের রুমে ও কিসের ভয় পেয়েছিল এভাবে, এটাই কোনোভাবে সৌরভের মাথায় ঢুকছে না। অবশ্য এখন আর মানুষের মরা দেহটা নগ্ন অবস্থায় নেই, সাদা কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয়েছে। ধীর পায়ে এগিয়ে হেঁটে হেঁটে দেখতে লাগলো সে সম্পূর্ণ রুমটাকে। পুলিশের লোকগুলো তার সাথে সাথেই হাঁটছে, মেঝেতে ছোট ছোট ছোপ ছোপ রক্তের দাগ। মানুষের মৃতদেহের ছবি তুলছে দুজন পুলিশ কনস্টেবল, এছাড়াও রুমে থাকা সকল জিনিসপত্রের ছবি তুলে নিচ্ছে চটপটে হাতে। মৃতদেহের সম্পূর্ণ ছবি নেওয়ার জন্য বুক পর্যন্ত সাদা কাপড়টা টেনে নামাতেই সকলে অবাক হয়ে যায়। বুকে বিশালাকার একটি গর্ত হয়ে রয়েছে, বুক থেকে বেরিয়ে যাওয়া রক্তই মেঝেতে ভেসে গেছে, এছাড়াও নাক মুখ থেকে গড়িয়েছে অনেকখানি রক্ত। বুকের উপরে থাকা গর্তটা লম্বায় প্রায় 6-7 ইঞ্চি এবং চওড়ায় প্রায় 5-6 ইঞ্চি। আচমকাই রুমের ভেতর প্রবেশ করল লোকাল থানার ওসি পদে বেশ কয়েকদিন আগে জয়েন করা শুভম সরকার। তাকে দেখা মাত্রই উপস্থিত সকল পুলিশ কনস্টেবল স্যালিউট জানাল। শুভম ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। কিছুক্ষণ দেখে নিয়ে সেখান থেকে প্রস্থান করলেন তিনি। তবে তার আগে সকলকে ভালোভাবে সব কিছু নোট করবার জন্য বলে দিয়ে গেলেন। এদিকে বন্ধুর আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না সৌরভ। ওই মুহূর্তেই কঠোরভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলো সে বন্ধুর খুনিকে খুঁজে বের করে সে ঠিক শাস্তি দেবে। বাকি বন্ধুদের নিয়ে সৌরভ বেরিয়ে এলো মানুষের বাড়ি থেকে। পোস্টমর্টম রিপোর্ট 14 ঘন্টা পর হস্তান্তর করা হবে বলে জানিয়েছে মর্গ কর্তৃপক্ষের লোকজন। এ কথা শুনে বাকি বন্ধুদের মর্গে রেখে গাড়ি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল সৌরভ। ওর উদ্দেশ্য এখন খুনিকে আইডেন্টিফাই করে তাকে শাস্তি দেওয়া, আর এজন্য প্রয়োজন হবে অনেকটা সময়, অনেকখানি বাকি আছে পথ। দ্রুত গাড়ি চালিয়ে উপস্থিত হলো নীলগঞ্জ থানায়। বারান্দা দিয়ে সোজা হেঁটে প্রবেশ করল থানার নতুন ওসি শুভম সরকারের রুমে। চেয়ারে বসে কিছু একটা করছিলেন শুভম। সৌরভকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন তার দিকে। সৌরভের থানায় প্রবেশ কিছুটা চমকে দিয়েছে সবাইকে। যে কখনো থানার মুখ দেখেনি, আজ সে স্বইচ্ছায় থানায় এসেছে। ব্যাপারটা হজম হলো না কারোরই। তৎক্ষণাৎ সৌরভকে চেয়ার দেখিয়ে বসতে বললেন শুভম। কনস্টেবলকে ডেকে 2 কাপ চা দিয়ে যেতে বললেন। এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে সৌরভের দিকে তাকিয়ে আছেন তিনি। অবাক স্বরে তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, বলি সূর্য আজ কোন দিকে উদিত হয়েছে? অবশেষে থানাও আপনার চাঁদ মুখখানার দেখা পেল। কিছু কিছু সময় দেখা দিতে হয়। তো কি সেই উত্তম কাজ যার জন্য আপনার মতো রাজা মানুষের চাঁদ মুখখানা আমাদের থানা দেখতে পেল? আপনি তো জানেন আজকে আমার বন্ধু মানে মানুষ খুন হয়েছে, হতাশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল সৌরভ। সেই স্বরে লুকিয়ে আছে অনেকটা কষ্ট আর হাজার আর্তনাদ। বাল্যকাল থেকেই তো ওর আর মানুষের বন্ধুত্ব, হতাশ হয়ে পড়াটা যে অস্বাভাবিক নয়। আপনি কি করে জানলেন যে এটা খুন? এটা আত্মহত্যাও তো হতে পারে। আমার মতে আপনি নিশ্চয়ই বেশ শিক্ষিত, আপনার মুখে এরকম একটা প্রশ্ন কিন্তু শোভা পায় না স্যার, যেখানে দেখাই যাচ্ছে একটা প্রি প্ল্যান্ড মার্ডার। একজন মানুষ আত্মহত্যা করলে কখনো নিজের বুকে আঘাত করবে না, সেটা তো জানা কথা। আর তার বুকে থাকা আঘাতটাও যে বেশ অন্য রকমের। এছাড়াও রুমে কিছু কিছু অদ্ভুত বিষয় অবশ্যই লক্ষ্য করে থাকবেন। কথাগুলো শুনে একটু চুপ থেকে শুভম মুখ খুললেন। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। তো বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আপনাকে এই কেসটায় সাহায্য করতে চাই, নিজে থেকেই চাই। আমি চাই আপনার সাথে থেকে খুনিকে ধরব এবং আমার নিজের হাতে বন্ধুর হত্যার প্রতিশোধ নেব। আচ্ছা বেশ, ভালো তো, ধন্যবাদ স্যার। তবে আজকের জন্য তাহলে আসি আমি? হ্যাঁ অবশ্যই, তবে রাতের দিকে পোস্টমর্টম রিপোর্টটা আমাদের হাতে আসতে পারে, আপনি চাইলে আমাদের সঙ্গে সামিল হতেই পারেন। করমর্দন করার জন্য হাত এগিয়ে দিয়ে কথাটি বলল শুভম। তবে তো অবশ্যই আসবো, রিপোর্ট হাতে পেলে যথাসময় আমাকে একটা বার ফোন করে নেবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল সৌরভ। এরপর রুক্ষ হাসি বিনিময় করল দুজন, অতঃপর থানা থেকে দ্রুত পায়ে বেরিয়েও গেল। কিছুক্ষণ পর হাতে থাকা ঘড়ির দিকে তাকাতেই চমকে উঠল সৌরভ। 3:20 বাজে, এতটা সময় অতিবাহিত হয়ে গেল কিভাবে, কোনো আন্দাজ পাচ্ছে না ও। তবে এখন তার দ্রুত বাড়িতে পৌঁছানো প্রয়োজন, সকাল থেকে স্নান খাওয়া হয়নি। এতক্ষণ খিদের চিন্তা স্মরণে না থাকলেও এখন বেশ খিদে পাচ্ছে। গাড়িতে চড়ে তৎক্ষণাৎ সাঁই করে ছুটে চলল সামনের দিকে। উদ্দেশ্য এখন নিজের বাড়িতে পৌঁছানো। কয়েক মিনিট গাড়ি চলতেই বাড়ির সামনে গাড়ি এসে হাজির। গ্যারেজে গাড়িটা রেখে দিয়ে তৎক্ষণাৎ বাড়ির ভেতরে প্রবেশ করল সে। হাত মুখ ধুয়েই খাবার টেবিলে বসে গেল। ওর মা দ্রুত খাবার পরিবেশন করে খেতে দিল। সৌরভ খাবার মুখে তুলতেই তার দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন ওর মা। শুনলাম মানুষ নাকি মারা গেছে? মারা গেছে নয়, মেরে ফেলা হয়েছে। খাবার খেতে খেতে মায়ের করা প্রশ্নটার জবাব দিল সৌরভ। আর কোনো প্রশ্ন করলেন না উনি। এমনিতেই সৌরভের মন আর মস্তিষ্ক কোনোটাই এখন ঠিক নেই। তার উপর প্রশ্ন করে ওর আরও মন খারাপ করে দিতে চাইছেন না তিনি। সৌরভ খাবার শেষ করে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো আজকের ঘটনাগুলো নিয়ে। কখন যে চোখ লেগে এসেছে তার খেয়ালই নেই। অবশ্য এখনো ঘুম ভাঙত না। ফোনের শব্দে হঠাৎ চোখে নেমে আসা ঘুমটায় ব্যাঘাত ঘটল। ফোন হাতে তুলতেই স্ক্রিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সৌরভ। ফোনটা এসেছে আননোন নাম্বার থেকে। সচরাচর তার ফোনে কোনো আননোন নাম্বার থেকে মোটেও ফোন আসে না। বেশি না ভেবে ফোন রিসিভ করে কানে তুলল সে। তৎক্ষণাৎ ওপাস থেকে বলে উঠল, নীলগঞ্জ থানার ওসি শুভম সরকার কথা বলছি। আমার হাতে পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে, আপনি চাইলে এসে দেখে যেতে পারেন। এছাড়াও বেশ চমকে দেওয়ার মতো ঘটনা আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি বাড়ি থেকে বেরোচ্ছি। আপনি কোনো তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে আসুন, অপেক্ষায় রইলাম। ফোন কেটে দিয়ে স্ক্রিনের দিকে তাকালো সৌরভ। 8:15 দ্রুত ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে। উদ্দেশ্য নীলগঞ্জ থানা। কয়েক মিনিটের মধ্যেই থানাতে এসে উপস্থিত হলো সে। কিছু কনস্টেবল অবাক চোখে তাকিয়ে আছে ওর মুখের দিকে। সৌরভের উপস্থিতি যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না তারা। সেসবের দিকে তোয়াক্কা না করে সোজা ওসি শুভমের রুমের দিকে পা বাড়াল ও। সৌরভ ভেতরে প্রবেশ করতেই বেশ অবাক চোখে তাকালেন শুভম। ভেবেছিলাম আপনার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, কিন্তু ভাবিনি এত দ্রুত চলে আসবেন। এসকল কথা এখন বাদ দিন, পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে সেটা বলুন, আর আমার জন্য কি চমক রয়েছে সেটাও বলুন তাড়াতাড়ি। ও আই এম সরি ফর দিস, এই নিন পোস্টমর্টম রিপোর্ট। সৌরভের দিকে একটি ফাইল এগিয়ে দিয়ে কথাটা বললেন শুভম সরকার। বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পোস্টমর্টম রিপোর্টটা পড়তে লাগলো সৌরভ। কিছুক্ষণ পর ওসিকে উদ্দেশ্য করে বলে উঠল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কেমন মৃত্যু? মিস্টার, মানুষের খুন হয়েছে। একটু লক্ষ্য করলেই দেখা যায় তার বুকে একটি গর্ত ছিল যার ব্যাস লম্বায় প্রায় 7 ইঞ্চি, চওড়া প্রায় 6 ইঞ্চি। এছাড়া বুকের ভেতরে হৃৎপিণ্ডটাও গলে আছে। তাছাড়া পেটের ভেতরে থাকা নাড়িভুড়ি, কিডনি এসবও গলে গিয়েছে, এবং এইসব জায়গাগুলোতে নখের আঁচড় জাতীয় দাগও পাওয়া গেছে। কিন্তু দুঃখের বিষয় হল সেখানে কোনো ব্যক্তির ডিএনএ স্যাম্পল পাওয়া যায়নি। আরেকটা ব্যাপার হচ্ছে এই নখের আঁচড়গুলো স্বাভাবিক অবস্থায় ছিল। নখের আঁচড় পাওয়া গেছে স্বাভাবিক অবস্থায়, এই এই কথাটার মানে কি? একজন মানুষ যখন হাতে গ্লাভস পরে থাকে তখন তার হাত দিয়ে যদি কোথাও স্পর্শ করে সেখানে কোনো ছাপ অথবা ডিএনএ স্যাম্পল পাওয়া যায় না। তবে সেখানে স্পর্শটা ভিন্ন রকমের হয়। কিন্তু কেউ যদি খালি হাতে আঁচড় কাটে অথবা স্পর্শ করে উক্ত স্থানে একটা কোনো ছাপ পড়ে যায় আর সেখানেই পাওয়া যায় ডিএনএ স্যাম্পল। কিন্তু মানুষের দেহের অভ্যন্তরীণে নখের আঁচড় কাটার দাগ এবং আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবাক করা ব্যাপার হচ্ছে সেখানে কোনো ডিএনএ স্যাম্পল পাওয়া যায়নি। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ওনার দেহের ভেতরটা সম্পূর্ণ খোলা হাতে আঘাত করা হয়েছিল, কিন্তু এর পরেও কেন ডিএনএ স্যাম্পল পাওয়া যায়নি তা এখনো বুঝতে পারা যাচ্ছে না। তা বুঝলাম, কিন্তু এটা কি করে সম্ভব? আর চমকে দেওয়ার মতো ঘটনা কি এটাই ছিল? তা আমারও জানা নেই, তবে এটা চমক ছিল না। আপনার চমক হচ্ছে মানুষের ঘরের মেঝেতে কিছু জায়গায় রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। পরীক্ষা করে জানা যায় সেগুলো বিড়ালের পায়ের ছাপ ছিল। তবে অবাক করার মতো বিষয় হলো সেখানে এমন কিছুই পাওয়া যায়নি। আর বিড়ালটাই বা কি করে শেষমেশ উধাও হলো ওনার রুম থেকে? আরও একটি চমক হলো, বিড়ালটা যেভাবেই উধাও হোক না কেন, কিন্তু তার হাত পায়ে রক্ত আসলো কোথা থেকে? তবে কি বিড়াল তারাই খুন হয়েছে, আপনার বন্ধু মানুষ? কিন্তু এটা সম্ভব কি করে? একটা বিড়াল কিভাবে মানুষের মৃত্যুর কারণ হতে পারে? আপনি কি বলছেন আপনি জানেন? কিন্তু কিছুই যে করার নেই, মানুষের বুকের ভেতরে যে গর্তের সৃষ্টি হয়েছিল তার অভ্যন্তরীণ পাওয়া নখের আঁচড়গুলো অনেকটাই বিড়ালের মতো। এছাড়া আরও একটি প্রশ্ন হচ্ছে, রুমের ভেতরে বিড়ালের পায়ের ছাপগুলোতে কিভাবে রক্তের ছোঁয়া পাওয়া যেতে পারে? এটাই তো রহস্য। তবে কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না মানুষের মৃত্যুর কারণ একটা বিড়াল। এছাড়াও আরও একটা রহস্য লেগেই আছে। যদি না না যদি তর্কের খাতিরে ধরেই নিই যে বিড়াল দ্বারাই মানুষের মৃত্যু হচ্ছে, তবে মানুষের বুকে এত বড় গর্তের সৃষ্টি হলো কিভাবে? একটা বিড়ালের পা কখনো নিশ্চয়ই এত বড় আর এত মোটা হয় না। এছাড়াও মানুষের দেহের অভ্যন্তরীণে থাকা সকল হৃৎপিণ্ড, নাড়িভুঁড়ি ইত্যাদি গলে গেল কিভাবে? আর একটা বিড়ালের পা এতটা বড় কখনোই হবে না যে বুক থেকে পেট পর্যন্ত হাত চলে যাবে। ঘোর রহস্য লেগেই আছে। টাইম ট্রাভেল মেশিন থাকলে অতীতে গিয়ে না হয় দেখা যেত আসলে কি ঘটেছে, কিন্তু তার হবার নয়। আমার মাথায় কোনোভাবেই ঢুকছে না এই বিড়ালের রহস্য। আচ্ছা দেখা যাক, অন্ধকারে ঢিল ছুঁড়লেও অনেক সময় উদ্দেশ্য হাসিল করা যায়। আবার অন্ধকারে ঢিল ছুঁড়লে কারো মাথায় গিয়ে ঢিলটা পড়লে হাসপাতালে যেতে হবে নিঘাত, তাই দেখে শুনেই ঢিল মারতে হবে, তবে সঠিক সময়ের অপেক্ষা। এরপর আর কিছু বলল না সৌরভ, তার যে আর বলার কিছুই নেই। কি হচ্ছে এসব, এর কোনো উত্তর তার জানা নেই। আর বিড়ালের রহস্যটা তার মাথার উপর দিয়ে গেছে, মানুষের মৃত্যু বিড়ালের হাতে। সবাই যদি এটা শোনে তবে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেবে, এছাড়া তাদের হাতেও পোক্ত কোনো প্রমাণ নেই যার দ্বারা এটি প্রমাণিত করা যায়। তাই এই মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয়। বেশ খানিকক্ষণ বাদে পুনরায় বললেন শুভম, আপনি আপাতত বাড়ি যান, পরবর্তীতে এটি নিয়ে ইনভেস্টিগেট করা হবে। প্রথম দিনে যদি এতটা মাথা ঘামানো হয় পরবর্তীতে আর কিছুই হবে না, তাই মাথা ঠান্ডা রাখা প্রয়োজন। কিছু না বলেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সৌরভ। অতঃপর ওসি শুভমের রুম ত্যাগ করে বাইরে পার্ক করে রাখা গাড়িতে উঠে পড়ল। গাড়ির স্পিড ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে পথ চলতে লাগল। যথেষ্ট মাথা ঠান্ডা রেখে ভাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে, কিন্তু কোনো উপায়ই সে দেখতে পাচ্ছে না। কয়েক মিনিট গাড়ি চলতেই বাড়ির সামনে এসে উপস্থিত। গ্যারেজে গাড়ি পার্ক করে বেরিয়ে গেল গাড়ি থেকে, দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতর প্রবেশ করল। কারো সাথে দেখা না করেই নিজের রুমে চলে গেল সে। মাথার উচ্চচাপ কমানোর জন্য ওয়াশরুমে গেল। বেশ কিছুটা সময় নিয়ে স্নান করে দেহ এবং মস্তিষ্ক ঠান্ডা রাখার চেষ্টা করল। অতঃপর বিছানায় গা এলিয়ে পায়ের উপর পা তুলে ভাবতে লাগল রহস্যের জট। সকাল 7:40 বাজতেই আচমকা সৌরভের ফোন কাঁপতে লাগল। ফোন ভাইব্রেট মোডে থাকার ফলে সম্পূর্ণ বিছানা কেঁপে উঠেছে। এরকম সময় যদি কেউ তার রুমে উপস্থিত থাকত তবে সে বলতে বাধ্য হতো এই মুহূর্তে রুমের ভেতর ভূমিকম্প চলছে। বেশ বিরক্তি ভরা মুখে চোখ ডলতে ডলতে ফোন খুঁজতে লাগল। বেশ কিছু সময় বাদে হাতড়ে ফোনের নাগাল পেল সে। ফোন রিসিভ করে কানে তুলে বিরক্তি ভরা কণ্ঠে বলতে লাগল, এই সময় কেন ফোন করলি ভাই? তুই জানিস না এই সময় ঘুমিয়ে থাকি, কেন ফোন করছিস? ঘুমার বিরক্তি দূরে রাখ। এই মুহূর্তে যা বলতে যাচ্ছি তা শুনে তুই ঠিক থাকতে পারবি কিনা তা নিয়ে আমি বেশ চিন্তিত। শব্দগুলো উপাস থেকে ভেসে এলো। সুজয়, কেমন হয়েছে বলতো? সকাল সকাল এমনিতেই ঘুমোচ্ছিলাম, তারপর এমনিতেই মন মেজাজ ভালো না, তাহলে ফোন করে কেন বিরক্ত করছিস? বিরক্ত করতে ফোন করিনি। কৌশিক মারা গেছে, আর ওর মৃত্যুটাও ঠিক মানুষের মতো, অবশ্য দুটোই কার্বন কপি বলতে পারিস। হোয়াট, কি যাদা বকছিস তুই? যা মনে আসছে তাই বকছিস নাকি? সকাল সকাল এরকম মজা আমি নিতে পারি না ভাই। আমি কোনো মজা করছি না। সকালে কৌশিকের বাড়ি থেকে ফোন এসেছে আমার কাছে। বাড়ির লোক জানায় কৌশিক তার রুমে ঠিক মানুষের মতো মেঝেতে পড়ে আছে, আর মেঝেতে রক্তের ছড়াছড়ি। আমি কৌশিকের বাড়ি যাচ্ছি, তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয়। এই বলে তৎক্ষণাৎ ফোন কেটে দিল সুজয়। মহা চিন্তায় পড়ে গেল সৌরভ। কি হচ্ছে তার সাথে কোনোভাবেই ভেবে পাচ্ছে না সে। এরকমটা তো মোটেও হওয়ার কথা ছিল না। একে একে দুই বন্ধুর রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। কৌশিকের মৃত্যু সৌরভ প্রথমে মেনে না নিলেও এক পর্যায়ে সে মেনে নিতে বাধ্য হয়েছে। মানুষের মৃত্যুতেই বুঝে গেছে সে কিছু একটা হতে চলেছে। কিন্তু সেই কিছু একটা যে এরকমভাবে আঘাত হানবে সেদিকে মোটেও খেয়াল ছিল না তার। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে এসে উপস্থিত হলো। চারিদিক না দেখেই গাড়িতে উঠে বসে পড়ল। গাড়ির গতিবেগ ঘন্টায় 100 কিলোমিটার। সাঁই সাঁই করে মধ্য রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে। ভোরবেলায় ততটা ব্যস্ত নয় এই প্রাণের কলকাতা শহর, তবুও লোকের সমাগম বেশ ভালোই বলা যায়। কয়েক মিনিট অতিবাহিত হতেই কৌশিকের বাড়িতে এসে উপস্থিত হলো সৌরভ। দুটো পুলিশের গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স বাড়ির সামনে দাঁড় করানো অবস্থায় আছে। ভেতর থেকে আগের দিনের মতোই চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। দ্রুত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করল সে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই নজর আটকে যায়। কৌশিকের মা কেঁদে কেঁদে দিশেহারা হচ্ছেন। ছেলের মৃত্যুতে প্রতিটা মায়ের কান্না পাওয়াই খুব স্বাভাবিক, তা যদি অকস্মাৎ মৃত্যু হয় তবে সেটা হয় বড় শোকের। সেদিকে খেয়াল না দিয়ে তৎক্ষণাৎ কৌশিকের রুমে চলে গেল সৌরভ। ভেতরে প্রবেশ করতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মেঝেতে পড়ে আছে কৌশিকের নিথর দেহ, অথচ গতকাল সকালে এই মানুষটা তাকে ফোন করে মানুষের মৃত্যুর খবর জানিয়েছে। সারাদিন তার সাথেই ছিল, আর একটা রাতের ব্যবধানে কৌশিক নামক মানুষটার মৃতদেহ মেঝেতে পড়ে আছে আগের দিনের মতো। মেঝের বেশ অনেকটা জায়গা জুড়ে রক্ত ভর্তি। চারিদিকে তাকিয়ে বেশ অবাক হলো সৌরভ। আগের দিনের মতো আজকে আর রুমের কোনো পরিবর্তন হয়নি। ঠিক যেমনটা ছিল এখনো তেমনটাই আছে, বিন্দু মাত্রও পরিবর্তন ঘটেনি। এটি দেখে সৌরভ বেশ অবাক হলো। দুজন পুলিশ কনস্টেবল ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। ডান দিকের কর্নারে তীক্ষ্ণ দৃষ্টি রাখল সৌরভ। দ্রুত পায়ে হেঁটে সেখানে উপস্থিত হল। কিছু বলার আগেই থানার ওসি শুভম বলে উঠলেন, আপনি চলে এসেছেন? আপনার বন্ধুদের মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। অফিসের এরকমটা তো হওয়ার কথা ছিল না। কি হচ্ছে সব? বলতে পারছি না কি হচ্ছে এসব। আমার কাছে মনে হচ্ছে মানুষের খুন যার দ্বারা সম্পন্ন হয়েছে, আজকের খুনটাও ঠিক একই ব্যক্তির দ্বারা করা হয়েছে। কেননা মানুষের বুকের উপরে হওয়া গর্ত কৌশিকের বুকেও পাওয়া গেছে। আজকে রাতে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে। রাতে থানায় আসার অপেক্ষায় রইলাম। এই বলে তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করলেন ওসি শুভম। সৌরভ কেবল নিরাশায় ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। গাড়ি ছুটিয়ে তৎক্ষণাৎ বাড়িতে এলো সে। কিছুই ভালো লাগছে না তার, সবকিছুই এখন তার বিষাদময় মনে হচ্ছে। দুদিনে দুজন বন্ধু হারিয়েছে সে, যাদের সাথে সম্পর্ক তার সেই বাল্যকাল থেকে। চারিদিক নিস্তব্ধতা জুড়ে আছে। টেবিলের এক প্রান্তে ওসি শুভম আর অপর প্রান্তে সৌরভ, মধ্যিখানে পড়ে আছে একটি ফাইল। বেশ অনেকটা সময় ধরে কারোর মুখেই কোনো কথা নেই। নিস্তব্ধতায় ব্যাঘাত ঘটিয়ে বলে উঠল সৌরভ, আপনি বলতে চাইছেন আজকের খুনটাও মানুষের খুনের মতো? কৌশিকের মৃত্যুর কারণও সেই বেড়াল? আজকেও মেঝেতে বেড়ালের পায়ের রক্তের ছাপ পাওয়া গেছে? কিছু কিছু সময়ে নিজের মতামতটা উপযুক্ত হয় না। আমার মনে হচ্ছে এখানে আরও একটি রহস্য আছে। আচ্ছা, আপনাদের সাথে কারো কোনো রকম শত্রুতা আছে? তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সৌরভের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন ওসি শুভম। আমাদের সাথে কারো কোথাও কোনো রকম কোনো শত্রুতা নেই, জানি না কি ঘটছে সব। আজকে তবে আসুন, আমিও বাড়িতে যাব। গত কয়েকদিন কাজের চাপে মাথায় অতিরিক্ত ব্যথা অনুভব হচ্ছে, যা ভোগান্তিতে ফেলবে কয়েকদিন। মাথায় হাত দিয়ে কথাটা বললেন শুভম। সেখানে অপেক্ষা না করে বাড়িতে চলে গেল সৌরভ, সোজা নিজের রুমে চলে গেল। অতঃপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় গা এলিয়ে দিল। আচমকাই সম্পূর্ণ বিছানাটা কেঁপে উঠল। ঘুমের ব্যাঘাত ঘটার ফলে জেগে গেল সৌরভ। বিরক্তি এখন চরম সীমায়। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় যদি কেউ ফোন করে বিরক্ত করে, তবে বিরক্তি চরম সীমা অতিক্রম করবে, এটাই স্বাভাবিক। তবুও হাতড়ে হাতড়ে ফোনটা হাতে নিল। স্ক্রিনে না তাকিয়ে রিসিভ করে কানে তুলে নিল। তৎক্ষণাৎ ওপাশ থেকে ক্রন্দন এবং ভয় ভীতির কণ্ঠে ভেসে এলো, সৌরভ সৌরভ আমাকে বাঁচা, কালো বিড়ালটা আমাকে মেরে ফেলবে। অতঃপর সকল কিছু নিস্তব্ধতা গ্রাস করে নিল। উন্মাদ হয়ে বলতে লাগলো সৌরভ, হ্যালো হ্যালো হ্যালো। কিন্তু ওপাশ থেকে কোনো রূপ আওয়াজ ভেসে আসছে না। আচমকাই একটি আওয়াজ ভেসে এলো, এরকম একটি ঘটনায় হঠাৎ যেন নির্বোধ হয়ে গেল সৌরভ। কি করবে সে, এই মুহূর্তে কি করা উচিত তা ভেবে পাচ্ছে না। ফোনটা এসেছিল সুজয়ের নাম্বার থেকে। ছেলেটা এমনিতেই একটু ভীতু, তবে তাদের সাথে থাকলে কেন যেন মনে হয় বেশ সাহসী। কালো বিড়াল তাকে মেরে ফেলবে, এই কথা শুনে রহস্যের জটলা পুনরায় পাকিয়ে গেল যেন। একটি কালো বিড়াল কি করে একজন মানুষকে মেরে ফেলতে পারে? বিছানায় গা এলিয়ে মাথা যথাসম্ভব ঠান্ডা রেখে ভাবতে লাগলো সৌরভ। ভাবতে লাগলো এই পর্যন্ত কি কি বিষয় তার নজরে আসছে, এমন কোন রহস্য আছে যেটি তার মাথায় ধরা দিচ্ছে না। কি সেই রহস্য, অনেক ভাবনা চিন্তা করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখ দুটি বন্ধ করে গত দুদিন যাবৎ ঘটে যাওয়া সকল ঘটনা স্মৃতিচারণ করতে লাগলো সে। আচমকাই ওসি শুভমের একটি কথা মাথায় ধরা দিতে শুরু করল। যেদিন মানুষের মৃত্যু হয়, পোস্টমর্টম রিপোর্ট দেখার পরে ওসি শুভম বলেছিলেন, মানুষের ঘরের মেঝেতে রক্তের দাগ দেখা যায়। পরীক্ষা করে জানা যায় সেগুলো বিড়ালের পায়ের ছাপ ছিল। তবে অবাক বিষয় হলো, সেখানে এমন কিছুই পাওয়া যায়নি যাতে বিড়ালের অস্তিত্ব প্রমাণ হয়। গতকাল সকালে পাওয়া কৌশিকের পোস্টমর্টম রিপোর্ট দেখে ওসি শুভম বলেছিলেন, কিছু কিছু সময় নিজের মতামতটা উপযুক্ত হয় না। আমার মনে হচ্ছে এখানে আরও একটি রহস্য আছে। আচ্ছা, আপনাদের সাথে কারো কোনো রকম শত্রুতা আছে? তৎক্ষণাৎ টেবিল থেকে একটি খাতা হাতে নিয়ে লিখতে বসে গেল সৌরভ। অবশ্য এটি গোয়েন্দা গল্পের বই থেকে রপ্ত করা, কোনো এক গোয়েন্দা গল্পে পড়েছিল সে। সকল রহস্য খাতায় নোট করে অতঃপর মেলানোর চেষ্টা করলে খুব শীঘ্রই তা মিলে যায়। উক্ত পন্থাটাই অবলম্বন করল সৌরভ। হাতে একটি খাতা এবং একটি পেন নিয়ে বসে গেল। অতঃপর এক এক করে ঘটে যাওয়া ঘটনা প্রবাহগুলো নোট করতে আরম্ভ করল। এক, মানুষ এবং কৌশিকের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের মতো দাগ পাওয়া যায়। 2, দুজনের বাড়িতেই মেঝেতেই বিড়ালের পায়ের রক্তের ছাপ পাওয়া যায়। 3, দুজনের রুম প্রায়ই আবদ্ধ বলা যায়, তবে বিড়ালটা পালালো কোথায়। 4, কারোর সাথেই শত্রুতা নেই, তবে এরকম বিড়াল সে যে হামলা করছে কে। 5, এই বিড়ালের রহস্যটা কি। 6, একটু আগেই সুজয় জানালো একটা কালো বিড়াল তাকে মেরে ফেলবে। তৎক্ষণাৎ চিৎকার ভেসে আসে, কিছুক্ষণ পরেই বিড়ালের ম্যাও শব্দ ভেসে আসে। 6 রহস্য নোট করতে করতে হঠাৎ একটা প্রশ্ন জেগে উঠল সৌরভের। মানুষ এবং কৌশিকের দেহে বিড়ালের আঁচড়ের দাগ পাওয়া গেছে, এছাড়াও রুমের ভেতরে বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ পাওয়া গেছে। একদিক থেকে বলা যায় দুজনের খুনি বিড়াল। আবার ঠিক এমনটাই জানালো সুজয়, তাকে কোনো কালো বিড়াল মারতে চায়। তবে কি ওদের দুজনের মতো সুজয়কেও মেরে ফেলবে, নিজেকে নিজেই প্রশ্ন করে সৌরভ। বেশি কিছু না ভেবে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে যায় ও। হাত মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল সে। বাড়ির মূল দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে উপস্থিত হল। গাড়িতে বসেই সিট বেল্ট লাগিয়ে গাড়ি ছোটাতে শুরু করল সুজয়ের বাড়ির দিকে। রাত প্রায় 3টে ছুঁই ছুঁই, চারিদিকে নিস্তব্ধতার রাজত্ব বিরাজমান। রাস্তায় গাড়ি ঘোড়ার চলাচল নেই বললেই চলে, ব্যস্ত নগরী যেন ঘুমিয়ে গেছে। গাড়ির গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার পার করে ঝড়ের বেগে ছুটে চলেছে সামনের দিকে। 10 মিনিট গাড়ি চালাতেই সুজয়দের বাড়ির সামনে এসে উপস্থিত হল সৌরভ। গাড়ি থেকে নেমে তৎক্ষণাৎ ওদের বাড়ির মূল দরজায় দাঁড়িয়ে নক করতে যাবে, ঠিক তার আগে মাথায় ভিন্ন আরেকটি প্রশ্ন টনক নড়ে উঠল। এই সময় একজনের বাড়ির দরজায় নক করাটা কেমন মন্দ দেখায় না? তবুও সেসব দিকে নজর না দিয়ে কলিং বেল বাজাল। বেশ অনেকটা সময় চলে গেল, কিন্তু দরজা খোলার কোনো নামগন্ধ নেই। এক প্রকার বিরক্ত হয়ে একের পর এক কলিং বেল বাজিয়েই চলল সে। বেশ কিছুক্ষণ পর চোখ ডলতে ডলতে দরজা খুললেন সুজয়ের বাবা। এই সময় তার বাড়ির দরজায় সৌরভকে দেখে বেশ অবাক হন তিনি, কিন্তু সেদিকে খেয়াল না দিয়ে তৎক্ষণাৎ তার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিল সৌরভ। আঙ্কেল, সুজয় কোথায়? ও সুস্থ আছে তো? সুজয় তো ওর রুমে ঘুমোচ্ছে, কিন্তু বাবা তুমি এই সময়, কিছু হয়েছে কি? সেদিকে ভ্রুক্ষেপ না করে এবং সুজয়ের বাবার প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত পায়ে দৌড়ে সুজয়ের রুমের কাছে চলে এলো। তার পিছু পিছু সুজয়ের বাবাও এসে উপস্থিত। বিরতিহীনভাবে দরজা ধাক্কিয়ে সুজয়কে ডাকতে লাগলো সৌরভ। এদিকে বেশ রাগান্বিত হয়ে আছেন সুজয়ের বাবা। এক পর্যায়ে বিরক্ত হয়ে দরজা ভাঙার প্রস্তুতি নেয় সৌরভ। তা দেখে সুজয়ের বাবা তৎক্ষণাৎ বলে ওঠেন, আরে কি করছো তুমি? এক তো রাতের বেলা এসে ঘুম ভাঙিয়েছ, তার উপর এসে সুজয়কে ডাকছো, এখন আবার তার রুমের দরজা ভাঙার চেষ্টা করছো। কি শুরু করেছো তুমি? একজন ভদ্রলোকের বাড়িতে রাত বিরাতে এগুলো কি শুরু করেছো? আঙ্কেল, প্রার্থনা করুন যাতে আপনার ছেলে রুমের ভেতরে বেঁচে থাকে। যদি আপনার কপাল ভালো হয় তবে আপনার ছেলেকে জীবিত অবস্থায় পাবে, নয়তো দরজা ভাঙার পর কেঁদেও আর কুল পাবেন না আঙ্কেল। অতঃপর আর কোনো কথা না বলে কাঁধ দিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। 2টি ধাক্কা দিতেই দরজা ভেঙে গেল। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল সৌরভ, তার পিছু পিছু ভেতরে প্রবেশ করল সুজয়ের বাবা। সম্পূর্ণ রুম অন্ধকারে আচ্ছাদিত হয়ে আছে। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুমের সুইচ বোর্ড খুঁজতে লাগল। এদিকে বেশ রেগে আছেন সুজয়ের বাবা, না বলতে পারছেন কিছু আর না সহ্য করতে পারছেন সৌরভকে। অতঃপর রুমের সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালালো সৌরভ। মেঝেতে তাকাতেই চিৎকার করে উঠলেন সুজয়ের বাবা, এবং ক্রমশ ঢলে পড়তে লাগলেন তিনি। তৎক্ষণাৎ তাকে জাপটে ধরে নিল সৌরভ, তারপর বিছানায় শুইয়ে দিল তাকে। তাড়াতাড়ি ফোনে ওসি শুভমের নাম্বারটা তুলে ফোন করল সৌরভ। দুবার রিং হতেই ওপাস থেকে ঘুম জড়িত কণ্ঠে ভেসে এলো ওসি শুভমের কথাগুলো। এত রাতে আবার কি হলো, একটু ঘুমোতে দেবেন তো নাকি? দুঃখিত অফিসার, আপনার ফোর্স নিয়ে এক্ষুনি রওনা দিতে হবে। আমার আরেক বন্ধু খুন হয়েছে, আমি ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, দ্রুত চলে আসুন সেই ঠিকানায়। আচ্ছা আচ্ছা, আসছি। তৎক্ষণাৎ রুমে উপস্থিত হয় সুজয়ের মা। স্বামীর চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে তার। চিৎকারের উৎস খুঁজতে খুঁজতে সুজয়ের ঘরের লাইট জ্বালানো দেখে সেদিকে হাঁটতে হাঁটতে চলে এসেছেন তিনি। স্বামীকে বিছানায় ঘুমন্ত অবস্থায় এবং ছেলেকে রক্তাক্ত হয়ে অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠলেন তিনি। দৌড়ে সুজয়ের কাছে চলে গেলেন, হাত বাড়িয়ে ছুঁতে যাবেন, এমত অবস্থায় বাধা দিল সৌরভ। আন্টি আন্টি, আপাতত ওকে ছোবেন না, এটা এখন পুলিশ কেস, এই দয়া করে হাতে ছুঁয়ে কোনো সমস্যা সৃষ্টি করবেন না। সৌরভের এরূপ কথা শুনে বেশ রেগে গেলেন তিনি। রেগে গিয়ে বলতে লাগলেন, তুই একটা খুনি, হ্যাঁ আমার ছেলের খুনি তুই, আর আর আমাকে ছুঁতে না করিস, তোর সাহস তো কম নয়? আবেগ একটু কম করু, এটা পুলিশ কেস, এখানে নিজেকে জড়িয়ে কোনো লাভ হবে না আপনার। আপনি কার সম্বন্ধে কি বলছেন ধারণা আছে? আপনার ছেলেকে মারতে হলে বাঁচানোর জন্য আপনার বাড়িতে আসার প্রয়োজন ছিল না আমার। ঠিক তখনই রুমে প্রবেশ করলো ওসি শুভম, সাথে রয়েছে আরও কয়েকজন পুলিশ কনস্টেবল। ওসি শুভমকে দেখেই সুজয়ের মা বলতে লাগলেন, স্যার স্যার, এই ছেলেটা, এই ছেলেটা আমার ছেলেকে মেরে ফেলেছে স্যার, একে অ্যারেস্ট করুন। আপনি শান্ত হন, সৌরভ খুনি নয়, সে আপনার ছেলেকে বাঁচাতে এসেছিল, খুনি আরেকজন। তৎক্ষণাৎ বাকি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলতে লাগলেন, দুজন পুরো ঘর তল্লাশি নাও, আর ফরেন্সিক বিভাগের থেকে যে দুজন এসেছেন আপনারা দুজন আপনাদের কাজ শুরু করে দিন। আর রফিক, তুমি ওনার বাবাকে জাগিয়ে তোলার ব্যবস্থা করো। সৌরভের দিকে ঘুরে প্রশ্ন রাখলো শুভম, আপনি এখানে কি করে, আর আমাকে ফোন করেই বা জানালেন কি করে? রাত 1:30 সময় সুজয়ের নাম্বার থেকে আমার ফোনে কল আসে, আমি ফোন রিসিভ করতেই বলতে থাকে সুজয়, সৌরভ সৌরভ আমাকে বাঁচা, কালো বেড়ালটা আমাকে মেরে ফেলবে। আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি পুনরায় ফোন করার, কিন্তু ফোন তোলেনি। আগের খুনগুলোর সাথে এটা কিছুটা মিশ্রিত হওয়ায় ভাবতে বেশিক্ষণ সময় লাগলো না, দ্রুত ছুটে এলাম, এরপরেই কাণ্ড শুরু। এবারের জন্য আপনি বেঁচে গেছেন বলা যায়, অন্য কোনো মহিলা হলে আপনার নামে কাউন্টার কেস চালাতো। দেখেছেন তো, আজকাল লোকের ভালো করতে যাওয়াটাও ভুল, এতে করে উল্টে নিজের ওপর দিয়েই বিপদটা ডেকে আনা হয়। তা বটে, আপাতত আমার সঙ্গেই থাকুন, আর নয়তো বাড়িতেও চলে যেতে পারেন আপনি। আচ্ছা দেখছি কি করা যায়। সুজয়ের মৃতদেহটি অ্যাম্বুলেন্সে তুলে পোস্টমর্টমের জন্য নিয়ে যেতেই বাড়ি থেকে বেরিয়ে এলো ওসি শুভম এবং সৌরভ, আর তাদের সাথে রয়েছে বাকি পুলিশ কনস্টেবলরা। তৎক্ষণাৎ চারিদিক থেকে বেশ কয়েকটি চ্যানেলের লোক ঘিরে ধরল তাদের। বেশ বিরক্ত বোধ করলো ওসি শুভম, ক্ষীণ কণ্ঠে সৌরভকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, এই যে চলে এসেছে মিডিয়ার লোক, যত সব আজব পাবলিক, এখন প্রশ্ন করে করে মাথা কিলবিল করে খাবে। এছাড়াও তাদের চ্যানেলের রেপুটেশন বাড়াবার জন্য মূল খবরের সঙ্গে একটু গুজব যোগ করে দিতেও পিছু পা হয় না এরা। তার বলতে নিন, সামলান এদের, অবশ্য এই কাজটা আপনার জন্য। মিডিয়ার লোকজন তাদের চারিদিক থেকে ঘেরাও করে হাতে থাকা স্পিকারটি এগিয়ে দিল ওসি শুভমের উদ্দেশ্যে। অতঃপর এক একজন এক একটি প্রশ্ন করতে আরম্ভ করল, কিন্তু সেদিকে না তাকিয়ে শুভম বলতে লাগলেন, আপাতত খুনি কে তা জানা যায়নি, তবে ধারণা করা যাচ্ছে খুব শীঘ্রই খুনগুলোকে করেছে তা জানা যাবে। আপাতত আর কোনো প্রশ্নের জবাব দিতে পারছি না, দ্রুত অফিসে যাওয়ার প্রয়োজন রয়েছে, তাই দয়া করে সাইড দিন। তাহলে আমি এখন বাড়ি যাই, আর সমস্যা হলে ফোন তো আছে। আচ্ছা তবে যান, সাবধানে যাবেন। তৎক্ষণাৎ বাইরে পার্ক করে রাখা গাড়িটি নিয়ে ছুটে চললো বাড়ির দিকে। গ্যারেজে গাড়ি পার্ক করে বাড়ির ভেতরে প্রবেশ করতেই পথ আগলে দাঁড়ালো সৌরভের বাবা। দাঁড়াও, শুনলাম তোমার 3টি বন্ধু নাকি খুন হয়েছে, এখন থেকে তোমার বাইরে ঘোরাঘুরি একদম চলবে না। ড্যাড, আমি না এখন আর বাচ্চা নেই, ঠিক আছে? তাই দয়া করে আমাকে আমার মতো থাকতে দাও। এই বলে দ্রুত নিজের রুমে চলে এলো সৌরভ। ওয়াশরুম থেকে স্নান সেরে নিচ থেকে খাবার খেয়ে এসে পুনরায় নিজের রুমে চলে এলো। অতঃপর বিছানায় গা ভাসিয়ে দিয়ে পাড়ি জমালো ঘুমের রাজ্যে। রাত 2:02 বাকি আছে। তৎক্ষণাৎ সমগ্র বিছানা কাঁপিয়ে তুলতে লাগলো একটি ফোন। গত রাতেও ঘুমোতে পারেনি সৌরভ, আজকের ফোনটা তাকে বেশ বিরক্ত করে তুলছে। চিন্তা করল কল রিসিভ করে ইচ্ছে মতো ধুয়ে দেবে, কিন্তু কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে দীপঙ্করের আতঙ্কযুক্ত কান্না বিজড়িত কণ্ঠে ভেসে এলো, সৌরভ প্লিজ আমাকে বাঁচা, কালো বিড়ালটা আর কালো ছায়াটা আমাকে মেরে ফেলবে, প্লিজ প্লিজ তুই আমাকে বাঁচা। তৎক্ষণাৎ আগের দিনের মতো একটি চিৎকারের শব্দ ভেসে এলো দীপঙ্করে। অতঃপর সকল কিছু নিস্তব্ধ, যেন নীরবতা রাজ করছে পরিবেশের উপর। বুঝতে বাকি রইল না, দীপঙ্করের সাক্ষাৎ হয়েছে মৃত্যুর সাথে। বেশ অবাক হয়ে যায় সৌরভ, কি হচ্ছে এসব, ভাবতে থাকে সে। প্রথম খুন মানুষ, পরবর্তী খুন কৌশিক, তারপরে সুজয়, এখন আবার খুন হয়েছে দীপঙ্কর। বেছে বেছে তার বন্ধুদেরকেই বা টার্গেট করে খুন করা হচ্ছে কেন? আর একটি বিড়াল দ্বারা একটা মানুষ খুন, তা কি করে সম্ভব? আর খুন হলেও তা বুকের ভেতরে হাত প্রবেশ করবে কি করে? প্রশ্নের সম্মুখীন সৌরভ, কিন্তু তার কাছে কেবল একটাই উত্তর জানা আছে, তা হলো কিচ্ছু জানি না। কিন্তু এরকমভাবে আর কতদিন চলবে? একে একে তার সমস্ত বন্ধুদের মেরে তাকে একা করে দিয়েছে। সে ভাবতেও পারছে না যে তার সকল বন্ধুরা এখন মৃত, কেউ আর এই ভুবনে জীবিত অবস্থায় নেই, সকলের মৃত্যুর কারণ বিড়াল। কিন্তু কি এই বিড়ালের রহস্য? তার কোনো হদিশ মেলেনি এখনো পর্যন্ত। এখন কি দীপঙ্করের বাড়ি তার যাওয়া উচিত? এ নিয়ে ভেবে চলেছে সে। কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ ফোন হাতে তুলে ডায়াল প্যাডে ওসি শুভমের নাম্বার বের করে ফোন করল। 2 রিং হতেই ওপাশ থেকে ঘুম জড়িত কণ্ঠ বিরক্ত লেগে থাকা স্বরে ভেসে এলো, এত রাতে কেন ফোন করেছেন, আর কে আপনি? আমি সৌরভ স্যার, আজকে ওইভাবে খুন হয়েছে। ও আপনি, আজকেও খুন হয়েছে? আমার বন্ধু দীপঙ্কর আজকে খুন হয়েছে, এখন কি করা যায়? আপনি কোথায়? বাড়িতে? অপেক্ষা করুন, আমি আসছি এখনই। তৎক্ষণাৎ ফোন কেটে দিল ওসি শুভম। বিছানা ছেড়ে ওয়াশরুমে ফ্রেশ হবার জন্য চলে গেল সৌরভ। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে যাওয়ার জন্য রওনা দিল। দ্রুত পায়ে হেঁটে নিচতলায় এসে মূল দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। অতঃপর দাঁড়িয়ে রইল বাড়ির গেটের কাছে। কয়েক মিনিট পরেই দেখল একটি পুলিশের গাড়ি এবং একটি প্রাইভেট কার তার দিকে এগিয়ে আসছে। প্রাইভেট কারটি তার কাছে এসে থামতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সে। ভিতরে তাকিয়ে দেখতে পেল হাতের ইশারায় গাড়ির ভেতরে ঢোকার জন্য ডাকছে ওসি শুভম। বেশি দেরি না করে গাড়ির কাছে এগিয়ে গেল সৌরভ। গাড়ির পিছনের দরজা টান দিতে খুলে গেল। তৎক্ষণাৎ ভেতরে প্রবেশ করল সে। দীপঙ্করের বাড়ি কোন দিকে প্রশ্ন করা হলো সৌরভের কাছে। পুলিশ কনস্টেবলদের বাড়ির অবস্থান জানিয়ে চুপ করে বসে রইল সে। তা দেখে বলে উঠলেন ওসি শুভম, আপনি কি আসলেই সব সত্যি বলছেন? আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি? ঠিক তা নয়, তবে এতটা শিওর কিভাবে তা নিয়েই প্রশ্ন। দীপঙ্কর আমাকে ফোন করেছিল, যার ফলে আমি এতটা শিওর হয়ে বলছি। দীপঙ্কর কখন ফোন করেছিল আপনাকে, আর ফোন করে কি বলেছিল যার ফলে আপনি এতটা নিশ্চিত হয়ে গেলেন? দীপঙ্কর আমাকে ফোন করেছিল রাত 2 দিকে, আর ফোন করে বলেছিল সৌরভ সৌরভ প্লিজ আমাকে বাঁচা, কালো বিড়ালটা আর কালো ছায়াটা আমাকে মেরে ফেলবে, প্লিজ তুই আমাকে বাঁচা। এর আগে কিন্তু এমনটাই ঘটেছে। কিন্তু কেবল এতটুকু কথাতেই আপনি এতখানি নিশ্চিত? না, দীপঙ্করের চিৎকারের আওয়াজ আমি শুনেছি, এছাড়া সুজয়ের মৃত্যুটাও ঠিক একই রকমভাবে হয়েছিল। তাই আমার কাছে আর কোনো জোড়ালো প্রমাণের প্রয়োজন পড়ছে না। এছাড়াও সকলের মৃত্যুর ক্ষেত্রে দায়ী হচ্ছে বেড়াল, আর দীপঙ্করকে যেহেতু বেড়াল মারতে এসেছে সুতরাং সে অবশ্যই মারা গেছে। মানতেই হবে, আপনি কিন্তু বেশ বুদ্ধিমান। পুরো রাস্তাতে আর কোনো কথা হয়নি, কেবল গাড়ির শব্দ ব্যতীত সম্পূর্ণ নিস্তব্ধ ছিল। কয়েক মিনিট পার হয়ে যেতেই গাড়ি দুটি এসে উপস্থিত হয় দীপঙ্করের বাড়ির কাছে। দ্রুত গাড়ি থেকে নেমে পড়ল সবাই, ছজন পুলিশ কনস্টেবল এবং ওসি শুভম ও সৌরভ সকলে দীপঙ্করের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত হল। তৎক্ষণাৎ একের পর এক কলিং বেল বাজাতে আরম্ভ করল ওসি শুভম। ঘুম ঘুম চোখে বিরক্তি মাখা চেহারা নিয়ে দরজা খুললেন দীপঙ্করের বাবা। এই গভীর রাতে একসাথে এতজন পুলিশ দেখে কিছুটা বিচলিত হলেন তিনি। পুলিশের সঙ্গে দাঁড়িয়ে থাকা সৌরভকে দেখে বেশ অবাক হয়েছেন, কি হয়েছে কিছুই বুঝতে পারছেন না। হুড়মুড় করে বাড়ির ভিতরে প্রবেশ করল সবাই। পেছন থেকে দীপঙ্করের বাবা অনবরত প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কেউ তার প্রশ্নের জবাব না দিয়ে দীপঙ্করের রুমের দিকে হেঁটে চলেছে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো সবাই। প্রথমে কয়েকবার প্রাথমিকভাবে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু উপায় না পেয়ে ধাক্কা দিয়ে দরজা ভাঙার প্রস্তুতি নিলেন। এদিকে দীপঙ্করের বাবা বেশ রেগে গেছেন, কি হচ্ছে এসব কিছুই মাথায় আসছে না তার। দুটো ধাক্কা দিতেই দরজা খুলে যায়, তৎক্ষণাৎ রুমের ভেতরে প্রবেশ করে সবাই। রুমে প্রবেশ করে মেঝেতে তাকাতেই কান্না পায় সৌরভের। মেঝেতে পড়ে আছে দীপঙ্করের অর্ধ উলঙ্গ দেহ, বুকের মধ্যস্থান গর্ত হয়ে আছে, বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে, আর তা দিয়ে মেঝে তলিয়ে যাচ্ছে। রুমে দীপঙ্করের বাবা ঢোকা মাত্রই নিস্তব্ধ হয়ে গেছেন। ছেলের অকাল মৃত্যু কখনো কামনা করেননি তিনি। ছেলের লাশ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে, কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না তার। কিছুটা শোরগোল হওয়ার ফলে রুমে এসে উপস্থিত হয় দীপঙ্করের মা। মেঝেতে তাকিয়ে তৎক্ষণাৎ একটি চিৎকার দিয়ে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। পিতামাতার কাছে তাদের সন্তান বড়, ছেলের মৃত্যু বাবা মা কখনোই কামনা করেন না। দীপঙ্করের মাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। সকল পুলিশ কনস্টেবলরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। ওসি শুভম কেবল চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন। সৌরভ রুমের খাটে বসে আছে। প্রায় তিন ঘন্টা পর সকল কাজ শেষ হলো। অ্যাম্বুলেন্সে দীপঙ্করের মৃতদেহ তুলে নিয়ে গেল। ওসি শুভম এবং সৌরভ এক গাড়িতে উঠে রওনা দিল থানার দিকে। আট মিনিট পেরিয়ে যেতেই থানার সামনে এসে গাড়ি থামল। দ্রুত পায়ে গাড়ি থেকে নেমে থানার ভেতরে প্রবেশ করল ওসি শুভম, তার পিছু পিছু প্রবেশ করল সৌরভ, নিজের জন্য বরাদ্দকৃত রুমে প্রবেশ করল ওসি। টেবিলের দুই প্রান্তে দুটি চেয়ার, একটি চেয়ারে আসন গ্রহণ করল ওসি শুভম এবং দ্বিতীয়টিতে সৌরভ। কারো মুখে কোনো কথা নেই, থমথমে পরিবেশ বিরাজমান, নিস্তব্ধতা ঘিরে আছে সম্পূর্ণ রুম। তৎক্ষণাৎ ভারাক্রান্ত মন নিয়ে বলে উঠল সৌরভ, কি হচ্ছে এসব আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে বুঝতে পারছি এমনটা নয়, চার দিনে চারটে খুন, সিরিয়াল কিলিং বলা যায়, কিন্তু বিড়াল দ্বারা সিরিয়াল কিলিং? ইতিহাসের পাতায় নতুন করে এটা লিপিবদ্ধ হতে যাচ্ছে। তাই মনে হচ্ছে ইতিহাসে নতুন করে আরো একটা সিরিয়াল কিলিং এর ঘটনা নাম উঠতে যাচ্ছে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আমার সাথেই কেন হচ্ছে, আমার বন্ধুদেরই কেন শিকার হতে হচ্ছে এই সিরিয়াল কিলিং এর। সে তো আমার জানা নেই, গতকাল সুজয়ের পোস্টমর্টম রিপোর্টটাও ঠিক আগের খুনগুলোর মতোই করা হয়েছে। তার দেহের ভেতরেও নখের আঁচড় পাওয়া গেছে, এছাড়াও রুমে তো বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ রয়েছেই। আজকেরটাও ব্যতিক্রম নয়, দীপঙ্করের খুনটাও একই ধরনের। তা বটে, আজকেও দীপঙ্করের রুমের ভেতরে বিড়ালের পায়ের ছাপে রক্তের দাগ পাওয়া গেছে, তবে এটাও পূর্বের গুলোর অনুরূপই বলা যায়। কিন্তু আমি কোনোভাবে বিড়ালের রহস্য বুঝতে পারছি না। সুজয় যেদিন তার মৃত্যুর আগে আমাকে ফোন করেছিল, তখন আমি একটা নোট করেছিলাম, এক, মানুষ এবং কৌশিকের দেহের অভ্যন্তরীণে বিড়ালের আঁচড়ের মতো পাওয়া যায়, 2, দুজনের বাড়ির মেঝেতেই বেড়ালের পায়ের ছাপ, রক্তের দাগ পাওয়া যায়। 3, দুজনের রুম প্রায় আবদ্ধ বলা যায়, তবে বেড়ালটা পালালো কোথায়? 4, কারোর সাথেই শত্রুতা নেই, তবে এরকম বেড়াল সে যে হামলাটা করছে কে? 5, এই বেড়ালের রহস্যটা কি? 6, মৃত্যুর আগে সুজয় জানালো একটা কালো বেড়াল তাকে মেরে ফেলবে। তৎক্ষণাৎ চিৎকার ভেসে আসে, অতঃপর নিস্তব্ধতা। কিছুক্ষণ পরেই বেড়ালের মিয়াও শব্দ ভেসে আসে। এইগুলো নোট করেছিলাম। এখন আবার দীপঙ্করের মৃত্যুতে 7 নম্বর নোট এসে দাঁড়ায়। এতদিন বেড়ালের রহস্য থাকলেও এখন কালো বেড়াল এবং কালো ছায়া যোগ হয়েছে। এই 7 নম্বর নোটটা আমাকে ভাবাচ্ছে। এবার তো 7 নম্বর নোটটা আমাকেও ভাবতে বাধ্য করেছে। এতদিন বেড়ালের রহস্য ঠিক ছিল, এখন আবার কালো বেড়াল, সেই সাথে রয়েছে কালো ছায়া। এই ব্যাপারটা কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তা বলা যায়, কালো বেড়াল, কালো ছায়া, এই কি রহস্য? ব্যাপারটা কেমন অতিপ্রাকৃতিক দিকে মোড় নিচ্ছে দেখছি। অতিপ্রাকৃতিক বলতে আপনি বলতে চাইছেন যে এগুলো কোনো আত্মা বা ভূতের কাজ? কিন্তু আপনি নিজেও জানেন হয়তো যে ভূত বলে কিছু নেই, আর আত্মা তো ছেড়েই দিই। তা ঠিক আছে, তাই বলে এগুলোকে ভয় কে না পায় বলুন? বহু বীরও এরকমই করেছে। অতিপ্রাকৃতিক বলতে কিছু নেই। আচ্ছা, আজ তবে আসি, আর রহস্যের কোনো কুল খুঁজে পেলে আমাকে অবশ্যই জানাবে। এই বলে উঠে পড়ল সৌরভ, দ্রুত পায়ে থানা ত্যাগ করে বাইরে বেরিয়ে এলো। ড্রাইভারকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলল থানায়। 10 মিনিট পেরিয়ে যেতে গাড়ি নিয়ে থানায় উপস্থিত হলো ড্রাইভার। ড্রাইভারকে নামিয়ে দিয়ে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে সামনের দিকে ছুটল। কয়েক মিনিটের মধ্যেই বাড়ির কাছে গাড়ি থামল। গ্যারেজে গাড়ি রেখে তারপর বাড়ির ভিতরে চলে গেল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিজের রুমে চলে গেল সৌরভ। রাত 3:20। ফোনের কাঁপুনির ফলে কাঁপছে সম্পূর্ণ বিছানা। বিরক্তি মাখা চেহারায় ফোন রিসিভ করে কানে তুলল সৌরভ। ওপাশ থেকে ভেসে এলো ওসি শুভমের কণ্ঠ, সৌরভ বাবু, বেড়ালের রহস্য পেয়েছি। দ্রুত উত্তর দিকের জঙ্গলে চলে আসুন, আমি অপেক্ষায় থাকলাম। এই বলে তৎক্ষণাৎ ফোন কেটে দিল ওসি শুভম। বেশ অবাক হয় সৌরভ, কিন্তু তার এত কিছু জানার সময় নেই। দ্রুত বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে উত্তর দিকে ছুটতে থাকে। উদ্দেশ্য তার বিড়ালের রহস্য উদ্ঘাটন। গাড়ির গতিবেগ প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা। এইভাবে 30 মিনিট গাড়ি চলতেই উত্তরের জঙ্গলের সীমান্তে এসে পৌঁছল সে। তবে ওসি শুভমের দেওয়া লোকেশন থেকে এখনও প্রায় 1 কিলোমিটার দূরে আছে সে। কিন্তু দুঃখের বিষয় হলো, গাড়ি নিয়ে আর ভেতরে যাওয়া সম্ভব নয়, তাই গাড়ি এখানেই পার্ক করে ভেতরে যাওয়ার প্রস্তুতি নিল। এমনিতেও এখানে প্রায় সময় আসা হয়, তবে কখনো একা আসা হয়নি। সে খেয়াল না রেখে পায়ে হেঁটে জঙ্গলের দিকে চলতে লাগলো সে। কোনোদিকেই তার হুঁশ জ্ঞান নেই, কেবল তার লক্ষ্য একটাই, আর তা হলো এই বিড়ালের রহস্য উদ্ঘাটন। গা ছমছমে পরিবেশ, দূর থেকে ভেসে আসছে 2-1টি শেয়ালের হাঁক, এছাড়াও বেশ কিছু ভিন্ন বন্য প্রাণীর হাঁক ভেসে আসছে। জঙ্গলে যেন নিস্তব্ধতার রাত চলছে। শিশিরে ভেজা পাতাগুলো থেকে টপ টপ করে জলের ফোঁটা মাটিতে আছড়ে পড়ছে। চারিদিকে কেবল নিস্তব্ধতা হলেও ফোঁটায় ফোঁটায় জল পড়ার শব্দে এক অদ্ভুত মাদকতার সুর তুলছে। শুকনো পাতায় পদচারণার ফলে মড়মড় করে শব্দ ভেসে আসছে। নিস্তব্ধ প্রকৃতির মধ্য দিয়ে হেঁটে চলেছে সৌরভ। 20 মিনিট হাঁটতেই কাঙ্ক্ষিত স্থানের নাগাল পেল সে। দূরে একটি ছোট্ট ঘর দেখা যাচ্ছে, তার কাছেই দাঁড়িয়ে আছেন ওসি শুভম। দ্রুত পায়ে হাঁটতে লাগল সে। সৌরভের দেখা পেতেই হাসি ফুটে উঠল ওসি শুভমের ঠোঁটে। এ হাসি কিসের জন্য? এ হাসির রহস্য ভেদ করা বড় কঠিন কাজ। ওসি শুভমের কাছে সৌরভ উপস্থিত হতেই বলতে লাগল সে, এসে গেছেন? হ্যাঁ এসে গেছি। এবার বেড়ালের রহস্যটা বলি। আর বেড়ালের রহস্য বলতে এই গহীন জঙ্গলেই বা কেন নিয়ে এলেন? সে তো বলবই, সব ধীরে সুস্থেই শুনুন তাহলে। এত তাড়াহুড়ো করা ভালো না মিস্টার সৌরভ। আর গহীন জঙ্গলে ঘটা কাহিনী কি করে আপনাকে অন্য কোনো স্থানে নিয়ে গিয়ে বলি বলুন তো? আপনার কথাগুলো বেশ রহস্যময়, তবে এই মুহূর্তে আমি মোটেও মজা করার মুডে নেই অফিসার, তাই সোজা সাপটা বললেই ভালো হয়। সৌরভ, কিছু মনে পড়ছে কি আপনার? কুঁড়ে ঘরটির দিকে আঙুল তাক করে জিজ্ঞাসা করলেন শুভম। আমার তেমন কিছু মনে পড়ছে না, কি হয়েছে? আজ থেকে 9 দিন পূর্বে পূর্ণিমা তিথির 4 রাত আগে কি ঘটেছিল এই ঘরে তা কি সত্যি মনে নেই? এখনো কি বলবি কিছুই মনে পড়ছে না তোর? আপনি কি করে জানলেন কি হয়েছিল সেদিন, আর সেই দিন রাতের সাথে বেড়ালের যোগসূত্রই বা কোথায়? পূর্ণিমা তিথির 4 রাত আগে একটি মেয়েকে এই ঘরে এনে তোরা 5 জন কুকুর তাকে খুবলে খুবলে খেয়েছিলি। তোরা 5 জন কুকুর একত্র মিলে মেয়েটির সম্মান হানি করেছিলি। তোরা 5 জন কুকুর এই মেয়েটিকে ধর্ষণ করেছিলি। এরপর কি করেছিলি মনে পড়ছে কি? ওসি শুভমের শেষ কথাটি শুনে পূর্ণিমা তিথির 4 রাত পূর্বে মেয়েটির সাথে ঘটে যাওয়া দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে লাগলো সৌরভের চোখে। মদ্যপানে মশগুল 5 বন্ধু, মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি চালাচ্ছে সৌরভ, জোরে হিন্দি গান বাজছে গাড়িতে, বাকিরা গাড়ির ভেতরে বসে মদ গিলে এনজয় করছে। তৎক্ষণাৎ সকলকে উদ্দেশ্য করে প্রস্তাব রাখল সৌরভ, এই সময় গত মাসের মতো একটা মেয়ে পেলে জমে যত কি জবাই। তা ঠিক, কিন্তু কথা হচ্ছে মেয়ে পাবি কোথায়? এমনিতেই সময় মাত্র 8:15 বাজে, আর যে রোড দিয়ে আমরা যাচ্ছি এই রোডে একটা না একটা মেয়ে তো মাস, আর সেটাকে তুলে নিয়েই আজকের রাতটা জম্পেশ হয়ে যাবে। আর এমনিতেও যেটাকে একবার ব্যবহার করা হয় সেটাকে মেরেই ফেলি, তাই চিন্তার কোনো কারণ দেখছি না। তা বটে, তবে তবে গতবার তোদের জন্য আমি কিন্তু বেশি একটা ভাগ পাইনি, তাই তাই এবারে আমি আগে শুরু করব। আগে ভাগাই সব কটাকে বলে দিলাম, আমি আগে শুরু করব কিন্তু। আচ্ছা যা, শুরুটা তোকে দিয়ে হবে, খুশি দেবার কিরে দীপঙ্কর, চুপ করে আছিস কেন? মনে হচ্ছে গতবারই মন ভরে গেছে। আরে তা না, আমাকে কখনো দেখেছিস? এনজয় মিস করেছি। এনজয় আর আমি মিস, তা হতেই পারে না। চুপ করে আছি তোদের কথা ভেবে, কেননা কেননা জোগাড় হয়ে গেলে এমনিতেও আমাকে দিবি, এ নিয়ে টেনশনে কিছু দেখছি না। যাই হোক, শোন শোন শোন, ক্লোরোফর্ম রেডি রাখ বুঝিস, মেয়ে পেলেই সুযোগ বুঝে আস্তে করে টান দিয়ে গাড়িতে তুলে ক্লোরোফর্ম চাপা দিয়ে অজ্ঞান করে দেবো, ঠিক আছে? এভাবেই কথার রেশ চলতে লাগলো তাদের। বেশ কিছু দূর এগোতেই একটি মেয়ে নজরে এলো ওদের, রাস্তার জনসমাগম নেই বললেই চলে। মেয়েটি ভয় পাচ্ছে একা একা হাঁটতে, হাঁটাচলা দেখেই সেটা বোঝা যাচ্ছে। তার পরনে সাদা রঙের 3-পিস এবং মাথা ওড়না দিয়ে ঢাকা, সাবলীল এবং শালীনতা বজায় রাখা একটি মেয়ে। তৎক্ষণাৎ মেয়েটির কাছে গিয়ে গাড়ি থামালো সৌরভ, দরজা খুলে বেরিয়ে এলো কৌশিক। মেয়েটিকে কিছু বলতে না দিয়ে মুখে ক্লোরোফর্ম মাখা টিস্যু পেপারটা দিয়ে চেপে ধরল। তৎক্ষণাৎ মেয়েটি অজ্ঞান হয়ে ঢলে পড়ল কৌশিকের গায়ে। দ্রুত গাড়ির ভেতরে মেয়েটিকে নিয়ে প্রবেশ করল কৌশিক। মেয়েটিকে নিয়ে গাড়ির ভেতরে ঢুকতেই শুরু হয় 4খানা কুকুরের খোবলানো। মেয়েটির দেহে থাকা বস্ত্র টেনে হিঁচড়ে ছিঁড়তে লাগলো সবাই। অতঃপর সম্পূর্ণ নগ্ন দেহটি দেখে মনের অভ্যন্তরে পুষে রাখা কালো ব্যক্তিত্বগুলো জাগ্রত হতে লাগলো ওদের। উত্তরের জঙ্গলের উল্টো দিক থেকে প্রবেশ করলে কুঁড়ে ঘরের কাছে আসতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না, তাই জঙ্গলের উল্টো দিক দিয়ে প্রবেশ করলো সৌরভ। অতঃপর পূর্বের মতো এবারেও কুঁড়ে ঘর থেকে কিছুটা কাছে এসে গাড়ি থামল। তারপর মেয়েটির নগ্ন দেহ ধরাধরি করে গাড়ি থেকে বাইরে এনে ওরা হাঁটতে লাগলো কুঁড়ে ঘরের দিকে। মেয়েটির দেহটি মেঝেতে রাখতেই কেঁপে উঠল মেয়েটির চোখ। কয়েক মিনিট পর পিটপিট করে চোখ মেলে তাকালো সে। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, কিন্তু এখন কোথায় আছে তা বুঝতে পারছে না। চারিদিকে তাকাতেই বেশ অবাক হয়। পাঁচজন পুরুষ তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাবে তাকে। উঠে বসার চেষ্টা করতেই অবাক হয়, অনুভব হচ্ছে তার দেহে কোনো বস্ত্র নেই। দেহের দিকে তাকাতেই চিৎকার করে ওঠে, বুঝতে বাকি নেই কেন এই পাঁচজন পুরুষ তার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল। দুই হাত দিয়ে যতটা সম্ভব লজ্জা নিবারণের চেষ্টা করল সে, কিন্তু যেটা বস্ত্রে ঢাকে সেটা কি আর হাত দিয়ে ঢেকে রাখা যায়। মেয়েটির এমন কাণ্ড দেখে হাসতে লাগলো ওরা। উঠে দৌড়ে পালাতে চাইলে ঘাড় ধরে ধাক্কা মারে কৌশিক, ফলস্বরূপ পুনরায় মেঝেতে লুটিয়ে পড়তে হয়। আবার উঠে ধাক্কা দিয়ে পালাতে চাইলে আবার ঘাড় ধরে টান দেয় মানুষ, যার ফলে মেয়েটি ব্যথায় কাতরাতে থাকে। এই দেখে মজা নিতে থাকে ওরা সকলে। সকলের উদ্দেশ্য করে কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলো মেয়েটি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, দয়া করে এভাবে আমার ক্ষতি করবেন না, ছেড়ে দিন আমায়। এই শুনে হাসিতে লুটোপুটি খাচ্ছে সবাই। হাসতে হাসতে জবাব দেয় সৌরভ, তাই নাকি? আমরা যে এত কষ্ট করে তুলে আনলাম, আমাদের কষ্ট আর দেহে থাকা খিদে কি ব্যর্থ যাবে নাকি? প্লিজ আমাকে যেতে দিন, আমি আপনাদের পায়ে পড়ি, প্লিজ আমার সম্মান নিয়ে খেলে সমাজের কাছে কলুষিত করবেন না আমায়, আমাকে যেতে দিন, যেতে দিন। আমার দেহের খিদে নিবারণ এবং কাজের পারিশ্রমিক হিসেবে ছেড়ে দেওয়া যায় না, আর এত কাছে থাকা রসালো আঙুর ফলগুলো যদি না খাওয়া যায় তবে তো জীবনটাই বৃথা। অতঃপর শুরু হলো অত্যাচার। পাঁচজন পুরুষের সঙ্গে একজন কমজোর মেয়ে, কখনো জিতে আসাটা সম্ভব নয়। ওভাবে মেয়েটি বার বার পালানোর চেষ্টা করছিল, কিন্তু একসাথে পাঁচজন পুরুষের অত্যাচার সহ্য করার ক্ষমতা না থাকার ফলে সকলের কানে তালা লাগিয়ে মাটি কাঁপিয়ে একটি চিৎকার দিয়ে জ্ঞান হারায় মেয়েটি। কিন্তু তাও অত্যাচার করা থেকে অবসর নেয় না যৌনতায় আক্রান্ত হয়ে যাওয়া পাঁচটি কুকুর। পালাক্রমে অত্যাচার বহাল রাখলো কুকুরগুলো, খুবলে খেতে লাগলো অজ্ঞাত নগ্ন মেয়েটির দেহ। ঘণ্টাখানেক পর অত্যাচার করতে থাকা অবস্থায় মেয়েটির জ্ঞান ফিরে আসে। তীব্র ব্যথা অনুভব হয় দেহে, কিন্তু কিচ্ছু করার নেই তার। পশুদের শিকার হয়েছে আজ, তবুও কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এবার ছেড়ে দিন আমায়, এবার ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, আমার আর সহ্য হচ্ছে না, ও ছোট ব্যথা লাগছে, ছেড়ে দিন আমায়, বাঁচতে দিন, আমায় দাঁড়াতে দিন, ছেড়ে দিন। নিরন্তর পাঁচ পশু তাদের দেহের খিদে নিবারণ করতে অত্যাচার বহাল রেখেছে। তাদের মোটেও দয়া হচ্ছে না মেঝে পড়ে থাকা মায়াময়ী মেয়েটির চেহারা দেখে। তারা মত্ত হয়ে আছে কেবল পশুত্বে। টানা তিন ঘন্টা পালাক্রমে অত্যাচার বহাল রেখে অতঃপর শেষ হলো নোংরামির পর্ব। রক্তের স্রোতধারা বয়ে গেছে মেঝেতে, তৎক্ষণাৎ সকলের উদ্দেশ্যে প্রস্তাব রাখল সৌরভ। একে আর বাঁচিয়ে রেখে কি লাভ, এমনিতেও বেশ মজা দিয়েছে, এখন বাঁচিয়ে রাখলে পরিবেশ এবং আমাদের জন্য ক্ষতি হবে, তাই মেরে ফেলাই সর্বোত্তম কাজ। তার এই প্রস্তাবে সহমত প্রদান করল সকলে। মেয়েটির গলায় পা চাপা দিয়ে ধরল সৌরভ। এমনিতেই প্রচণ্ড অত্যাচারের শিকার হয়েছে মেয়েটি, এখন আর এই অত্যাচার তার কাছে অসহনীয় মনে হচ্ছে না। অগ্ন দেহটি ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়। নিশ্চিন্ত হতে নাকের সামনে হাত রেখে পরীক্ষা করে নিল সৌরভ, কোনো নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে না আর। তৎক্ষণাৎ সেখানে মেয়েটির মৃতদেহ ফেলে রেখে বাড়িতে চলে গেল ওরা। অতীত থেকে ফিরল সৌরভ। তৎক্ষণাৎ তার উদ্দেশ্যে প্রশ্ন করলেন ওসি শুভম। মনে পড়ছে কি, বারবার হাত জোড় করে বলার পরেও নিস্তার পায়নি ওই নিষ্পাপ মেয়েটি, কি দোষ ছিল তার? হ্যাঁ, কেবল অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে যাওয়াটাই কি তার ভুল ছিল? হঠাৎ মাথায় ব্যথা অনুভব করেন শুভম। পিছন দিকে ঘুরতেই সৌরভের হাতে একটি গাছের ডালের দেখা পায়। মাথার পেছন থেকে সামনের হাত নিয়ে আসতেই রক্তের দেখা মেলে। গাছের ডালটাতেও রক্তের ছিটে ফোঁটা লেগে আছে। বুঝতে বাকি রইল না আর, সৌরভ তাকে ডালটি দিয়ে মাথায় আঘাত করেছে। চোখ বুঁজে আসছে তার, দু চোখে কেবল ঘোলাটে দেখাচ্ছে। ওসি শুভম মাটিতে লুটিয়ে পড়েছে। ধীরে ধীরে চোখ বুঁজে এলো তার, আচমকাই ঝোড়ো হাওয়া বইতে লাগল। শান্ত পরিবেশ মুহূর্তেই যেন অশান্ত হয়ে উঠেছে। বহু দূর থেকে ভেসে আসছে, ধীরে ধীরে শব্দটি জোরালো হতে লাগল। তৎক্ষণাৎ দৌড়ে পালাতে লাগলো সৌরভ, কিন্তু প্রবল বাতাসের বেগে খুব একটা এগোতে পারছে না। এছাড়াও কোথা থেকে গাছের ছোট ছোট ডালের টুকরো তার দিকে ধেয়ে আসছে, আর সেগুলো ওর দেহে আঘাত হানছে। দৌড়ে পালাতে লাগলো সৌরভ, কিন্তু যেদিকেই যাচ্ছে সেদিক থেকেই কিছু না কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হচ্ছে সে। এরকম ঘটনায় বেশ অবাক হল, কি হচ্ছে ওর সাথে? ধীরে ধীরে বিড়ালের ডাকা শব্দের তীব্রতা আরও জোরালো হতে লাগলো। বিড়ালের ম্যাও শব্দ শুনে তৎক্ষণাৎ ভয় পেয়ে যায় সে। সুজয় আর দীপঙ্করের ফোনের ওপাশ থেকে যেমন আওয়াজ শোনা গিয়েছিল, এই আওয়াজটা তার ব্যতিক্রম নয়। পূর্বের মতো এখনও তেমনই আওয়াজ ভেসে আসছে। পাগলের মতো হন্যে হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে লাগলো সৌরভ। কিন্তু অবাক বিষয়, সে যত দ্রুতই পালানোর চেষ্টা করুক না কেন, মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না। তবুও নিজের উপর আস্থা রেখে না থেমে সমান তালে দৌড়ে পালাতে লাগলো সে। এক সময় মায়াজাল থেকে ছাড়া পেয়ে ছুটতে লাগলো সামনের দিকে। কোন দিকে যাচ্ছে সে তার কোনো হুঁশ নেই, কেবল একটাই উদ্দেশ্য তার, যে কোনো মূল্যেই হোক না কেন এই জঙ্গল পেরোতেই হবে, এবং রাতটা কোনোভাবে পার করে দিতে পারলে আর কোনো চিন্তা থাকবে না। দৌড়ে পালানোর এক পর্যায়ে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, দূরে ছোট্ট একটি ঘরের মতো দেখা পাওয়া যাচ্ছে। দ্রুত দৌড়ে পালাতে লাগলো সেদিকে। কয়েক মিটার রাস্তা যেন মনে হচ্ছে কয়েকশো মিটারে পরিণত হয়েছে। বহু চেষ্টার পর ঘরের কাছে এসে দাঁড়ায়ও। এত সময় লাগার কোনো প্রশ্নই আসে না, কিন্তু এত সময় আর এত খাটুনি কেন লাগলো, এত জবাব তার কাছে নেই। বাতাসের তীব্রতা প্রচুর হলেও ঘরের কাছে তা আসছে না। তবে বিড়ালের ম্যাও ডাক ধীরে ধীরে জোরালো হলেও তা মুহূর্তে আবার মিলিয়ে যায়। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ছোট ছোট হাড়গোড়, নানা ধরনের রঙের বাহার, মেঝেতে অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ডে জল জল করছে আগুন, এবং অগ্নিকুণ্ডের একপাশে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়ে বসে আছে একজন সন্ন্যাসী। তাকে দেখা মাত্রই সৌরভের মনে প্রশান্তির বাতাস বইতে লাগল। মনে মনে সে ভেবে নিল, এই সকল সমস্যার সমাধান সন্ন্যাসী বাবার কাছ থেকেই মেটানো যাবে। আনন্দের রেশ মনের ভেতরে পুলকিত হতে লাগল। কোনো একজনের কাছে সে শুনেছিল, যখন কোনো তান্ত্রিক ধ্যানে মগ্ন থাকে তখন তাকে ডেকে শান্তি ভঙ্গ করা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। সেই কথার রেশ ধরেই কোনোরূপ আওয়াজ না করে চুপ করে অগ্নিকুণ্ডের অপর পাশে বসে গেল সে। চারিদিকে মাথা ঘুরিয়ে চুপচাপ চেয়ে চেয়ে দেখতে লাগল। এতক্ষণ ভালো লাগলেও এখন বেশ বিরক্ত লাগছে তার। একটা মানুষ তার সামনে বসে আছে, অথচ তার ভাবমূর্তি অথবা আচরণ পরিবর্তনের কোনো চিহ্নই নেই। বেশ বিরক্ত হয়ে যখন দাঁড়িয়ে পড়বে মনে করেছে, এমন অবস্থায় চোখ না খুলেই গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তান্ত্রিক, বসে পড়, বিরক্ত হলে চলবে না। এই কথা শুনে বেশ অবাক হয় সৌরভ। চোখ মেলে তাকালোও না, তারপরেও কিভাবে বুঝতে পারল যে সে উঠে যাচ্ছে? বেশি না ভেবে তৎক্ষণাৎ সেখানে বসে পড়ল। কিছুক্ষণ পর দপ করে চোখ মেলে তাকালেন তান্ত্রিক গোছের লোকটা। রক্তিম লাল সে চোখের আভা, যেন চোখের কোটর কেবল রক্ত দিয়েই আচ্ছাদিত। মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বসে রয়েছেন। তৎক্ষণাৎ কিছু বলার জন্য ব্যাকুল হয়ে উঠল সৌরভ। একটা বড় বিপদের মধ্যে ফেঁসে গেছি। এতটুকু বলতেই তান্ত্রিক লোকটি হাতের ইশারায় তাকে বাধা প্রদান করলেন এবং গম্ভীর কণ্ঠে বলতে লাগলেন, কোনো কথা বলতে হবে না আমায়, কোনো কিছুই আমার অজানা নয়, এটা তোরই কৃতকর্মের ফল বলতে পারিস। বড় ভুল করেছি আমি, অনেক বড় ভুল করে ফেলেছি আমি। এটা মনের অজান্তে নয়, মনের অজান্তে যে ভুল করা হয় তা ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু যেটা ইচ্ছাকৃত হয় তা মোটেও ক্ষমার যোগ্য নয়। আমি মানছি, আমি মানছি আমার দ্বারা ভুল হয়েছে, আমি পাপ করেছি। পূর্বের ঘটনাগুলো ভুল মানলেও একটু আগে করার ঘটনা মোটেও মানার নয়। যদি তুই তোর ভুল মানতিস, তবে পুলিশ অফিসারকে গাছের ডাল দিয়ে আঘাত না করে নিজেকে আইনের হেফাজতে তুলে দিতিস। বর্তমানে তুই পরিস্থিতির সাথে তাল মেলাতে এমনটা বলছিস এবং আগামীতে পুনরায় একই কাজ করবি। কোনোরূপ জবাব না দিয়ে চুপ করে বসে রইল সৌরভ। পুনরায় বলতে আরম্ভ করলেন তান্ত্রিক সন্ন্যাসী, তোদের একটা শাস্তি দেওয়ার চেষ্টা বহু আগে থেকেই করেছিলাম, অপেক্ষা করছিলাম সেই মহেন্দ্রক্ষণ আর সুবর্ণ সুযোগের। তোরা একে একে বহু মেয়েকে এনে তাদের শ্লীলতা হানি ঘটিয়েছিস, অতঃপর তাদের মেরে দিয়েছিস, কিন্তু তাদের মৃতদেহের ধারক আত্মাগুলো অতৃপ্ত। আমার কাছে করার কিছুই ছিল না, কেননা পূর্ণিমার পরের রাতে অথবা অমাবস্যার দিকে তোরা মেয়ে নিয়ে আসতি, কিন্তু আমার প্রয়োজন ছিল পূর্ণিমা তিথির লগ্ন লাগার প্রথম চার দিনের ভিতর মৃত আত্মার। এবারের মেয়েটিকে ঠিক আমার চাওয়া আর মহেন্দ্রক্ষণে নিয়ে উপস্থিত হয়ে গেলি, তারপর তাকে ভোগ করে মেরে দিয়ে ঘরের বাইরে রেখে চলে গেলি। আর এটা ভেবেছিলি যে পূর্বের মতো কোনো বন্য প্রাণী এসে খেয়ে ফেলবে, কিন্তু পূর্বের মৃতদেহগুলি যে আমিই নিয়ে এসেছিলাম এদিকে তোদের কারোই ধারণা ছিল না। অতঃপর পূর্ণিমা লগ্নে প্রথম রাতে মেয়েটির অতৃপ্ত আত্মাকে মুক্ত করে দিয়ে তার পোষা প্রিয় কালো বেড়ালের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। এরপরই শুরু হলো ধ্বংসযজ্ঞ। তার সাথে করা অন্যায়ের প্রতিটি অন্যায়কারীকে কঠিন শাস্তির মৃত্যু দিয়েছে সে, কেবল তুই বাদে। কিন্তু আফসোস, এখন তোকেও সেই শাস্তির সম্মুখীন হতে হবে। আমার কাছে নিয়ম সবার জন্যই এক, কারো জন্য অর্ধেক আবার কারো জন্য পুরো এমনটা নয়। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে সৌরভ, সে আসছে। সে আসছে, আচমকাই রুমের মধ্যে তীব্র বাতাসের ঝাপটা ভয়ঙ্কর রূপ নিল। চারিদিক থেকে ভেসে আসছে কেবল শোঁ শোঁ শব্দ। ম্যাও শব্দ তুলে রুমের ভেতর উপস্থিত হয় একটি কালো বিড়াল। ধীরে ধীরে সৌরভের দিকে এগোতে থাকে কালো বিড়ালটি। আচমকাই বিশাল বড় আকার ধারণ করে সৌরভের গাল বরাবর আঘাত করল বিড়ালটা। তৎক্ষণাৎ সেই স্থান ব্যথায় জবুথবু, এছাড়াও থাবাস্থল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আচমকাই কালো বিড়ালটি পুনরায় বিশাল এক ছায়ায় পরিণত হল। তৎক্ষণাৎ পুনরায় বড় একটি কালো বিড়ালে রূপান্তরিত হল। সৌরভ যেন নিজ স্থানে জমে গিয়েছে। বহু চেষ্টা করল নড়ার জন্য, কিন্তু এক চুল পরিমাণ নড়তেও সে সক্ষম নয়। যেন উক্ত স্থানেই তাকে আটকে দিয়েছে কেউ। আচমকাই সৌরভের বুকে কালো বিড়ালটি থাবা দিয়ে আঘাত হানল। বুকের খাঁচা ছিঁড়ে বিড়ালের হাত ভেতরে প্রবেশ করল। তৎক্ষণাৎ সৌরভের বুক থেকে রক্তের স্রোতধারা গড়িয়ে পড়তে লাগল। ধীরে ধীরে ভারী হতে লাগলো ওর নিঃশ্বাস, কিন্তু থেমে যায়নি কালো বিড়ালটা। বুকের ভেতরে হাত প্রবেশ করিয়ে হাত ঘোরাতে লাগলো। বহু কষ্টে একটি চিৎকার করে উঠল সৌরভ। অতঃপর শেষ নিঃশ্বাস ত্যাগ করল সে। চাঁদের স্নিগ্ধ আভায় আলোকিত হয়ে আছে চারদিক। একটি কবরের পাশে এসে দাঁড়িয়ে আছে শুভম, চোখ তার অশ্রুসিক্ত। একটি অবয়ব তার দিকে তাকিয়ে মুচকি হাসি হেসে উড়ে মিলিয়ে গেল আকাশে। সে হাসির অর্থ ছিল, আমি পেরেছি স্যার, আমি পেরেছি শাস্তি দিতে। ওসি শুভমের চোখ অশ্রুসিক্ত হলেও ঠোঁটের কোণে একটি মুচকি হাসি লেগে আছে। হাত উঁচু করে শপথ করলেন, আজকের পর থেকে আমার কাছে আসা প্রতিটি ধর্ষণের কেসে ন্যায় দেব আমি, আর সাথে ন্যায় দেব ধর্ষিতার বাবা মাদের। দরকার পড়লে শাস্তি স্বরূপ করব এনকাউন্টার। গুটি গুটি পায়ে একটি কালো বিড়াল এসে উপস্থিত হলো কবরের কাছে। ওসি শুভমের পা ঘেঁষে দাঁড়িয়ে শব্দ করে বলে উঠল, শুনলেন আমাদের আজকের গল্প পাপের হাতছানি। গল্প পাঠে এবং সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি পিনাকি। অন্যান্য চরিত্রে সায়ন্তন, রাকিব, পার্থ, সৌভিক, বুবাই, সুপ্রিয়, কৌস্তভ, মৌমিতা, দেবাঞ্জন, প্রাহি, সায়নদীপ এবং অনুশ্রী। সমগ্র পর্ব পরিচালনায় অনুশ্রী মণ্ডল। শব্দ সংযোজন, আবহ নির্মাণ, সম্পাদনা এবং প্রযোজনায় রাকিব। সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ সায়নদীপ। গল্পটির প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজকের প্রশ্নটি হল, সৌরভের কোন বন্ধু প্রথম খুন হয়? প্রশ্নটি আরও একবার, সৌরভের কোন বন্ধু প্রথম খুন হয়? উত্তর দিন কমেন্টে। কেমন লাগলো গল্পটি সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী উপস্থাপনায়। শুভরাত্রি।